سورة الكوثر. بسم الله الرحمن الرحيم. رحمن رحيم الله تعالى نامه. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. هي نبي আমি অবশ্যই তোমাকে নিয়ামতে পরিপূর্ণ কাউসার দান করেছি, অতএব আমার স্মরণের জন্য তুমি নামাজ কায়েম করো এবং আমার উদ্দেশ্যে তুমি কোরবানি করো, নিশ্চয়ই পরিশেষে তোমার নিন্দুকেরাই হবে শেকড় কাটা অসহায়।